অনেক মানুষ আপনারা ভাই দিলেন যারা আল্লাহের সৃষ্টিকর্তা, হয় খুব দুর্বলা কিন্তু আল্লাহর হুকুম পালন করতে রাখে। এইভাবে শুধু আল্লাহের সৃষ্টিকর্তা হইলে যদি মুমিন হইয়া গেত, রসুলের যুগের মূর্তি পূজারীরা এক নম্বরের মুমিন হইতে পারত। রসুলের যুগের মূর্তি পূজারীদের সম্পর্কে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, وَلَئِن سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীদেরকে যদি জিজ্ঞেস করেন আসমানের সৃষ্টিকর্তাকে, তারা বলবে নিশ্চয়ই একমাত্র আল্লাহ। যদি এদেরকে জিজ্ঞেস করেন জমিনের সৃষ্টিকর্তাকে, তারা বলবে নিশ্চয়ই একমাত্র আল্লাহ। আপনারা দেশের হিন্দুরা যদি জিজ্ঞেস করেন মানুষের সৃষ্টিকর্তাকে, কিতা হইব মুমিন। আল্লাহ খালি সৃষ্টিকর্তা মানলে মুমিন হয় না, সৃষ্টিকর্তার বিধান ছাড়া আর কারো বিধান চলতে পারে না এই কথা বিশ্বাস করলে মুমিন হয়। একদল মুসলমানে বর্তমান সমাজ এই কথার মাঝে দুঃখা হাইয়া বুঝা দিছে, আমরা তো আল্লাহ সৃষ্টিকর্তা মানি হই, যে সৃষ্টিকর্তা তো আল্লাহরে মূর্তি পূজারি যাও মানে, যে তোমার মাঝে আর মূর্তি পূজারির মাঝে বেশ কম রইল কোথায়, আল্লাহ খালি সৃষ্টিকর্তা মানলেই মুমিন না, সৃষ্টি যার বিধান তার, সৃষ্টি যার বিধান চলবে তার সৃষ্টিকর্তা একজন আর বিধান পালন করবে আরেকজনের, এই রকমের মুনাফিকিরে এই রকমের বেইমানিরে ইমান হয় না। আজি আল্লাহ শুধু আল্লাহরে শুধু সৃষ্টিকর্তা হইয়া বলি থাকলে হইতো না, আল্লাহর এবাদত করলে আল্লাহ হওয়া লাগবে, এবাদত একমাত্র আল্লাহকে করতে হবে। এই জন্য আল্লাহ বলেন হে মানুষ সকল, এবাদত করো তোমাদের ওই পরওয়ারদিগারের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবাদত করো সেই পরওয়ারদিগারের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন মূলত সৃষ্টি করতে কোনো কিছুর উপকরণ লাগে না, মিস্ত্রিয়ে যদি টেবিল বানায় হাতের উপকরণ লাগে, লাগেনি। আল্লাহ যদি মানুষের শরীর বানান মাটির উপকরণ আসলে আল্লাহর বেলায় লাগে না, কিন্তু মানুষের শরীর বানাইবার সময় আল্লাহ মাটির উপকরণ ব্যবহার করেছেন। এবার শুননি, আল্লাহর কোন দরকার আছে কি মাটির উপহার ব্যবহার করা, সেখানে দরকার সেখানে ব্যবহার করা, এই প্রশ্নটার জবাব এখন আমরা বোঝার চেষ্টা করব। আল্লাহ পাক রাব্বুল আলামিন মানব দেহ সৃষ্টি করার জন্য মাটির উপকরণের মুখাপেক্ষী নন, আল্লাহ বিনা উপকরণেই আমাদের এই দেহ সৃষ্টি করতে পারতেন, তারপরও মাটির উপকরণ ব্যবহার করার পিছনে একটা বিশেষ রহস্য আছে। এই রহস্যটা হল মাটির একটা স্বভাব আছে, শুধু গ্রাস করতে চায়, মাটি শুধু গ্রাস করতে চায়, নিতে চায় দিতে চায় না। আপনারা পরীক্ষা করে দেখুন যেন মাটির নিচে একটা হাতের টুকরা মাটির নিচে দাবন খুঁজে তৈয়া সমান ভাবে দেখুন যেন যত হান চুষলে অত হান ধুইছে না, কিছু নিচে কি মারছে, লোহার টুকরা তৈলে নেয়, আস্তা মানুষ মাটির তোলে তৈলেও আস্তে আস্তে তিলে তিলে হাইলায় মাটিয়ে দেয় না নেয়, গ্রাস করার একটা স্বভাব, গ্রাস করার একটা প্রকৃতি দিয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করেছে। এই মাটির উপকরণ মানুষের দেহের মধ্যে দিলেন কোন হেকমতের কারণে, কোন কৌশলের কারণে, মানুষের মনে চাইব খালি নিত আর আল্লাহ কইবা আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো আর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দেও, এর মনে চায় খালি নিত আর আল্লাহ কইবা দিত, তখন হইব তোমার পরীক্ষা, কথা বুঝলাম হিসাব তখন হইব তোমার পরীক্ষা, তোমার মনে চায় খালি নিতায় আর আল্লাহ এখন খালি দিতায়, এই সময় তোমার মনের হতামত চলো না আল্লাহরের সৃষ্টিকর্তা মনে করিয়া আল্লাহর হুকুম পালন করো, ওইটার পরীক্ষা তোমার হবে, তুমি যেন পরীক্ষার যোগ্য পাত্র হইতে পারো, ওই যোগ্যতা তোমার মধ্যে দেওয়ার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন মাটির উপকরণ দিয়া তোমার দেহ সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহ বলতেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি দিয়া তোমাদের দেহ সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাদেরকে ফিরাইয়া নেব, আবার এই মাটির থেকেই তোমাদেরকে জিন্দা করে হাসরের মাঠে দাঁড় করাইব। এই আয়াতের তফসিরে মাঝহারিতে লেখা আছে হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ, যার মরণের পরে যেখানে দাহন করা হইব তার শরীর তার মায়ের গর্ভে ওইখানের মাটি মিশাইয়া সৃষ্টি করা হয়। বর্ণনা হইলে আল্লাহ রাসূল বলেন আবু বকরের মরণের পরে যেখানে তারে দাহন করা হইব আবু বকরের মায়ের গর্ভে তার দেহ গঠনের সময় এই জায়গার মাটি মিশাইয়া দেহ গঠন করা হবে। উমরের মরণের পরে যেখানে তারে দাফন করা হইব ওইখানের মাটি মিশাইয়া তার মায়ের গর্ভে উমরের দেহ গঠন করা হইব। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মরণের পরে যেখানে আমারে দাফন করা হইব এই জায়গার মাটি মিশাইয়া আমার শরীরে আমার মায়ের গর্ভে আমার দেহ গঠন করা হইব। কজনের কথা কইছেন? এই কারণে তারা তিনজনের খবর রাখাবাসী দেখুন জানো গেলে তারা তিনজনের খবর। এই একই জায়গার মাটি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর মোবারক বানাইছেন, একই জায়গার মাটি দিয়া আল্লাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর মোবারক বানাইছেন, একই জায়গার মাটি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাআলার দেহ মোবারক বানাইছেন। রাসূলের এই হাদিস তাফসীরে মাযহারি শরীফের ওই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে যে আয়াত একটু আগে আপনাদেরকে শোনাইলাম, মিনহা খালাকনাকুম وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। এই মাটি দিয়া তোমাদেরকে বানাইছি, এই মাটিতে তোমাদেরকে ফিরাইয়া নেব, আবার এই মাটির থেকে তোমাদেরকে জিন্দা করে হাসরের মাঠে দাঁড় করাইব। হাদিসটা বুঝতে থাকলে এখন কৌকা চাই, আল্লাহ রাসূলে কইছেন নি যে আমার দেহ ওই ওই জায়গার মাটি দিয়া সৃষ্টি করা হয়েছে না? কইছেন না? কইছেননি না? কইছেন না? যে জায়গার মাটি দিয়া উমরের শরীর বানানিয়েছে, যে জায়গার মাটি দিয়ে আবু বকরের শরীর বানানিয়েছে, এই জায়গার মাটি দিয়েই আমার শরীর বানানিয়েছে। এই কথাটা হাদিস শরীফে আছে, তফসীরে মাযহারি শরীফে ওই আয়াতের ব্যাখ্যায় হাদিস উল্লেখ করা হয়েছে। এখন যদি কেউ কয় রসুল মাটির তৈরি যে হইব এ ওই ওয়াহাবি কাফের হইব, রসুলের নিজে নিয়ে কইছে আমার শরীর ওই জায়গার মাটির তৈরি, রসুল লেখিতা কইবার, রসুল লেখিতা কইবার কাজেই ফতোয়াবাজি মুখ সামলাইয়া করা দরকার। হালকু কইছি শরীয়তের বিধানের ব্যাখ্যা করার নাম ফতোয়া, আর ফতোয়ার নামে মন গড়া কথা হওয়ার নাম ফতোয়াবাজি। ফতোয়াবাজি মুখ সামলাইয়া করা দরকার, নিজের এই ফতোয়াবাজি যেন নিজের উঠে না করে, মুখ সামলাইয়া ফতোয়াবাজি করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে কোন মানুষের রুহুরে আল্লাহ কোন উপকরণ দিয়ে বানাইছেন না, বিনা উপকরণে আল্লাহর হুকুমে বানাইছেন, কিন্তু সমস্ত মানুষের শরীর বানাইছেন মাটির উপকরণ দিয়া। কোন রহস্যের কারণে কোন হেকমতের কারণে মাটির উপকরণ দিয়া মানুষের শরীর বানাইছেন এটা এতক্ষণে আপনাদের সামনে পেশ করা হল। কাজে কোন মানুষ যদি আল্লাহর পরীক্ষার যোগ্য পাত্র হইতে চায় তাহলে তার দেহের মধ্যে মাটির উপকরণ অবশ্যই থাকবে। মাটি দিয়া বানাইলে তো তাই শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী থাকতো না, এটাও আরেক আরেক যুক্তি বলে মানতে হয়, আমি যুক্তি না কুযুক্তি। মাটির উপকরণ দিয়া বানাইলে রসুলের শরীর বানাইলে তো তাই মর্যাদা তাদের মর্যাদা থাকতো না, এটা কত বড় প্রযুক্তি। আপনারা একটা ঘটনা অন্যান্য সময় শুনছেন, আজকে আবারও শোনাই আপনাদেরকে, এটার প্রমাণ তো একটু। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে মাটি দিয়া বানাইলে, এটা তো ঠিক বানাইয়া ফিরিস্তারা হইলেন সেজদা দিয়া সম্মান করো, ফিরিস্তারা সেজদা দিয়া সম্মান কর, ইবলিসরা হইলেন সেজদা দিয়া সম্মান কর, হয় না? কেন? মাটির তৈরি কোনদিন সম্মানের পাত্র হইতে পারে? আল্লাহ কোরআনের ভাষায় পরিষ্কার উল্লেখ করেছেন ইবলিস কিতা কইছিলি দিন কয় আসজুদুনি মান খালাকতিনা, যারে মাটি দিয়া বানাইছো তারে কেন আমি সেজদা দিয়া সম্মান করবো? মাটির তৈরি কোনদিন সম্মানের পাত্র হইতে পারে? মাটির তৈরি সম্মানের পাত্র হইতে পারে না, এই কথাটা শেষ হইল। ফিরিস্তা কিসের তৈরি? নূরের তৈরি। আর আদম বলেন তো আল্লাহ নূরের তৈয়ারিতে বেশি মর্যাদা দিচ্ছেন না মাটির তৈয়ারিতে বেশি মর্যাদা? এর মাঝে যদি হয় রসুল মাটির তৈয়ারি হইলে মর্যাদা হইতো না, তেরে আর কিলাখান বোঝানো যাইব, দেখি ওষুধের মতো মিক্সার বানাইয়া গিল্লা গিলাইয়া দেওয়া লাগবো। আর ফিরিস্তা নূরের তৈয়ারি, আদম মাটির তৈয়ারি, এর মধ্যে আল্লাহ ফিরিস্তারে শ্রেষ্ঠ মর্যাদা দিলেন না আদমকে শ্রেষ্ঠ মর্যাদা দিলেন? তাই আল্লাহর দৃষ্টিতে নূরের তৈরি হইলে শ্রেষ্ঠ হয় না মাটির তৈরি হইলে শ্রেষ্ঠ হয়? মাটির তৈরি হইলে শ্রেষ্ঠ হয়। বাকি হইল আরেক যুক্তি, আমরাও মাটির তৈরি, তাই না? যদি মাটির তৈরি হই তো সমান সমান হইব। এই যুক্তি রয়েছে বাকি, আমরা শরীর তো মাটির তৈরি, নবীর শরীরও যদি মাটির তৈরি হয় সে তো সমান সমান। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আইয়ুকুম মিসলি, তোমাদের কেউই আমার সমান হইতে পারো না। এটা কথা ঠিক, রসুলের সমান তো কেউ হইতে পারে। তো আমরাও যদি মাটির তৈরি হই আর রসুলের শরীর যদি মাটির তৈরি হয় তো সমান সমান হইল। এই যুক্তির জবাব বোঝার জন্য আগে একটা উদাহরণ বুঝে, বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট সাবেক বিচারপতি শাহাবুদ্দিন সাহ, আপনারা কিতাব নিবেদা ইবেদার শরীর মাটির অংশ আছে কি? আপনার বছর খান্ডক দুই হাজার বেদায় জুতা ছিল, ইবেদার শরীর মাটির অংশ আছে নি? সে তো আমার ভালো হই, কোন ভূতে এমন যুক্তি মানব? মানব নি কোন ভূতে এমন যুক্তি? মুসির শরীর যদি মাটির তৈরি হয় তো প্রেসিডেন্টের শরীর মাটির তৈরি হইতে পারত না, এমন কুযুক্তি কোন ভূতে নি মানব? মুসির শরীরও মাটির তৈরি, প্রেসিডেন্টের শরীরও মাটির তৈরি, কিন্তু মর্যাদা আকাশ পাতাল দেবতা, ঠিক নি না? ঠিক না? ঠিক তেমনি ভাবে তোমার শরীরও মাটির তৈরি, নবীর শরীরও মাটির তৈরি, কিন্তু মর্যাদা আকাশ পাতাল দেবতা। মাটির উপকরণ মানুষের শরীরে আল্লাহ কেন দিচ্ছেন? পরিষ্কার যোগ্য মাত্র হওয়ার জন্য। খ্রিস্টার শরীর মাটি নাই, এ কারণে জীবনে কোনদিন চায় না গ্রাস করে, খ্রিস্টায় কোনদিন টেকা ভাইলে লুকাইতে থাকে, মানুষের দন ভাইলে নিতে থাকে, সোনার উহা ভাইলে থামাইতে খায় না, কেন ওকাশে সব হল কেন? গ্রাস করার মতো উপকরণই নাই তার শরীরের, নিবার মতো যে জিনিসের স্বভাবের কারণে নিতে চায় এই জিনিসের উপকরণই তার শরীর নাই। মানুষের শরীরের মধ্যে আল্লাহ পাত্র বুলালামি মাটির উপকরণ দিতেন, আইলেই নিতে চায়, আইলেই নিতে চায়, আইলেই নিতে চায়। এখন তোমার পরীক্ষা হইব, তোমার মনে চায় খালি নিতায় আর আল্লাহ এখন খালি দিতায়, ওখান হইব পরীক্ষা। মানুষ রে যে পরীক্ষায় ভাস করলে মানুষ ফিরিস্তার চেয়ে শ্রেষ্ঠ হবে, ওই পরীক্ষার যোগ্য পাত্র বানাইবার কৌশলের কারণে আল্লাহ পারতেন বিনা উপকরণে সৃষ্টি করতেন, তারপরেও এই বিশেষ একমতের কারণে, বিশেষ কৌশলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেহ মাটি দিয়া সৃষ্টি করেছেন। এই সমস্ত কথার মাধ্যমে আল্লাহ দুনিয়াবাসী মানুষদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, মুনাফিকদেরকেও, কাফিরদেরকেও, মুমিনদেরকেও। গতকাল বেশি আল্লাহর ওয়াজের পদ্ধতি কথা, এক নম্বর আল্লাহর কুদরতের বিবরণ। দেখো সাই তোমার শরীর যার মাঝে তুমি চিন্তা করো, মাটি দিয়ে বানাইছি, যখন আসেনি কোন দুলাবালো এই শরীরের ভিতরে, মাটি দিয়ে বানাইয়া কেমন কেমন অবস্থার পরিবর্তন করে দিচ্ছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার সৃষ্টির সূচনা কাল চিন্তা করে দেখো, তোমার এই শরীরটা যখন আমি সৃষ্টি করি প্রথম কি অবস্থা থেকে সৃষ্টি করি? উল্লেখযোগ্য কোন বস্তু ছিল না, ওইটার থেকে আমি এত সুন্দর দেহ তোমার সৃষ্টি করে দিচ্ছি। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ুন আপনার পরওয়ারদিগারের নামে, সরাসরি সম্বোধন রসুলকে করেছিল, প্রত্যক্ষভাবে এই আয়াতে আল্লাহ রসুলকে সম্বোধন করেছেন, আর পরোক্ষভাবে সারা দুনিয়ার সমস্ত মুমিনদেরকে আল্লাহ এই আয়াতে সম্বোধন করেছেন। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার পরওয়ারদিগারের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, এক একটা মানুষের শরীর সৃষ্টি করেছেন ঘৃণিত রক্তের বিন্দু থেকে। সৃষ্টির সূচনাতে হইলা আছেন বীর্য, পাখনা না ভাব, আদরণীয় না ঘৃণিত, ঘৃণিত এই রক্তের বীর্যের বিন্দুর মধ্যে নিয়োজিত ফিরিস্তা চল্লিশ দিন পর্যন্ত মেহনত করার ফলে রক্তের বিন্দুতে পরিণত হয়েছে। ইকরার মাঝে আল্লাহ বীর্য না হইয়া রক্ত হইলা কেন? অন্য আয়াতে তো বীর্য কইছেন, ইহানের মধ্যে বীর্য না হইয়া রক্ত হইলা কেনে? মানবের দেহ সৃষ্টির প্রাথমিক পর্যায়ের কথা না কইয়া দ্বিতীয় পর্যায়ের কথা কইলেন। এর জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, অনেক সময় বীর্য প্রাপ্তের মাধ্যমে মানুষের বীর্যের প্রতি এত ঘৃণা থাকে না, বেশি বেশি বীর্যপাতের মাধ্যমে বীর্যের প্রতি ঘৃণা এতটা ঘৃণাবোধ থাকে না, রক্ত শরীর আর কাপড় লাগবে যত ঘৃণাবোধ হয়। বীর্য কাপড় লাগলে বীর্য শরীর লাগলে এত ঘৃণা করে না, রক্ত লাগলে যত ঘৃণা হবে, ঠিক না ঠিক না? এখানের মাঝে আল্লাহ রক্তের টুকরা থেকে তোমার এত সুন্দর শরীর বানাইছেন হইয়া এই কথাই বুঝাইতে চান, এত ঘৃণিত একটা বস্তু তুমি ছিলে, তুমি চিন্তা করে দেখো এর থেকে তোমার এত সুন্দর মানুষ রূপে আমি কেমন করে সৃষ্টি করলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله قطب لك قصم خيئا بلت سينا ماموشر دهو كي آمين گوتا سشت جغتر مده سب چه بشش خندار قطع مدی آزشتی کرے چی মানব দেহের কাঠামোর চেয়ে সুন্দর কাঠামো দিয়ে আল্লাহ জগতে আর কোন কিছু সৃষ্টি করেন নাই। এই ঘটনাটা ওই যে হইতাম ইসলাম বাদে আর সময় গেল শেষ করা গেল। এক বেটায় তার গৌরে কইছি, এই তুই যদি আসমানের চান্দের থেকে বেশি সুন্দর না হস্তে তুই তারা যখন ইচার করতে আর লাগে যাওয়া হইল আলিমুল্লাহ মারার কাছে, যে সমস্ত আলিমুল্লাহ মারার জ্ঞান পরিপক্ব নয় তারা বললেন আসমানের চান্দের থেকে বেটার বহু গুণ সুন্দর হইব নি তারা হই। কিন্তু বিজ্ঞ একজন মুক্তি সাহেবের কাছে যখন এই কথার কতুয়া নিয়ে যাওয়া হইল, তিনি বললেন না এই বেটার বউ তারা হইছে না, সভা হইল দলিল, বেটার বউ যে তারা হইছে না এই কথার দলিল লোকা। এই আয়াত তিনি পেশ করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন গোটা জগতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর কাঠামো দিয়ে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। তাহলে চাঁদ বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর? এই ভূপৃষ্ঠে দাঁড়াইয়া চন্দ্ররে সুন্দর দেখা যায়, চন্দ্রের সৃষ্টি কাঠামোর কারণে নয়, সূর্যের থেকে আহরিত আলুর ঝলমলির কারণে। আলু সূর্যের কারণ, চান্দের নিজের আলু না, চান্দের মাঝে যে আলু দেখা যায় এটা চান্দের নিজের আলু না, সূর্যের থেকে দাঁড় করা আলু। আলুটা তার নিজস্ব কাঠামো নয়, এটা আলাদা একটা জিনিস। চন্দ্রের নিজস্ব কাঠামোর মধ্যে মানুষের দেহের কাঠামোর মতো সুন্দর কোন ভঙ্গি নাই। দলিল দ্বারা প্রমাণ হইয়া গেল তার বউ তালা হয়েছে না, কেন? কারণ আল্লাহ মানুষের সবচেয়ে বেশি সুন্দর কাঠামো দিয়া সৃষ্টি করতেন। এরপরে বলে মানুষের তো সবচেয়ে বেশি সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করছি, কিন্তু এই মানুষ সৃষ্ট জগতের চেয়ে নিকৃষ্টতম স্তরে গিয়া পড়বে। যদি সৃষ্টি করিয়া যে কইতাম আমার আমি সৃষ্টিকর্তা, এবাদত আমাকে করতে হবে, যারা শুধু সৃষ্টিকর্তা মানল কিন্তু এবাদত সৃষ্টিকর্তার ফরাজ এই কথাটা মানল না, আল্লাহ বলেন সৃষ্টির নিকৃষ্টতম পর্যায়ে নিয়ে আমি তাদেরকে বসাইয়া দিব। তাহলে মানুষ আল্লাহ সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করলেও শেষ পর্যন্ত অহল মানুষ সুন্দর থাকত না, একদল মানুষ আরো সুন্দরে পরিণত হইব আর একদল মানুষ সবচেয়ে বেশি নিকৃষ্টতম পর্যায়ে গিয়ে পড়ব। যারা নিকৃষ্টতম পর্যায়ে গিয়ে পড়ব এরার আকৃতি এই সুন্দর মানুষের আকৃতি থাকবে না। কোন কোন মানুষের সুয়ের আকৃতি ধারণ করে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। যেমন বখারি শরীফের হাদিসে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান, হাসরের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ও আল্লাহ আমার পিতা আজরে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইলে আমার তো মায়া লাগে। আল্লাহ কইবে ইব্রাহিম তুমি ভুলিয়া গেলে আমার সাধারণ ঘোষণা, কোন মুশরিকের নাজাতের জন্য সুপারিশ করার অধিকার কোন নবীর নাই, তবে তোমার মায়া লাগে তোমার বাপরে আগুনে জ্বলতে দেখলে এই কথা কি যেমনে মায়া না লাগে এমনি ব্যবস্থা করা হইল। দেহটা কইয়া আগর রে আল্লাহ সুয়ারের আকৃতিতে পরিবর্তন করে দিলেন, আর ফিরিস্তারে কইবেন আমার ইব্রাহিমকে দেখাই যায় সুয়ার রে আলু হওয়া, ইব্রাহিম ইসলাম দেখবেন একটা সুয়ার আগুনের মধ্যে হলাই দেওয়া। এইটাই যে ওনার বাবা ছিল এই খেয়ালও আর তখন থাকে খাজি আর দয়া মায়া কোন প্রশ্নই আসে না। তাক বলি সুন্দর না নিকৃষ্ট হইয়া যাইব আল্লাহ তাকরাব্বুল আলামিন তো لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون مرحبا يا أمين سيستر سندر تم كتاب ديا سيستي قريشي كنتو شش پر جنت سفر مرحبا سندر تار دينا শুধু যে সমস্ত মানুষ ইমান আনবে আর নেক আমল করবে আল্লাহরে সৃষ্টিকর্তা বিশ্বাস করবে আর একমাত্র আল্লাহ ইবাদত করবে ওই সমস্ত মানুষকে আরো সুন্দর বানাইয়া দেওয়া হবে। যারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানবে না অথবা সৃষ্টিকর্তা মানলেও সৃষ্টি করেছেন যিনি বিধান পালন করতে হবে তার এই মূল নীতিকে যারা বিশ্বাস করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান এদেরকে সৃষ্টির নিকৃষ্টতম পর্যায়ে নিয়ে পৌঁছাইয়া দেওয়া হবে। আপনারা চাননি উৎকৃষ্ট থাকতা না নিকৃষ্ট হইতা কি লাগার উৎকৃষ্ট থাকতে পারবা তার ব্যবস্থা পাতে আল্লাহ বলেন হে মানুষ সকল এবাদত করো তোমাদের পরওয়ারদিগারের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষের পর্যায়ক্রমে কেমনে কেমনে কেমনে কেমনে এই মাটির থেকে এত সুন্দর মানুষ সৃষ্টি করতেন এর বিস্তারিত বিবরণ বিভিন্ন আয়াতে দিয়েছেন দিয়া মানুষকে ওয়াজ করতেছেন। এবার তোমার বিবেককে জিজ্ঞাসা করে দেখো যে আল্লাহ মাটির থেকে বাত বানাইলেন আর এই বাত তোমার বাপরে খাওয়াইলেন আর খাওয়াইয়া এই বাতের থেকে রক্ত উৎপাদন করলেন আর এই রক্তটাকে বীর্য উৎপাদন করলেন তারপরে এই বীর্য তোমার বাবার শরীর থেকে তোমার মায়ের গর্ভে ঢুকাইয়া দিলেন তারপরে একজন ফিরিস্তা মোতায়েন করে দিলেন এক বিন্দু মাটি মিশাইয়া আমির বানাইল 40 দিন পর্যন্ত মন্থন করল 40 দিনের মন্থনের ফলে পানির বিন্দু রক্তের বিন্দুতে পরিণত হইল আরো 40 দিনের মেহনতের ফলে রক্তের বিন্দু গুস্তের টুকরায় পরিণত হইল আরো 40 দিনের মেহনতের ফলে গুস্তের ভিতরে হাড্ডি গজাইল আরো 40 দিনের মেহনতের ফলে তার ভিতরে রুহের সঞ্চার হইল আরো 40 দিনের মেহনতের ফলে তার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ গজাইল আরো 40 দিনের মেহনতের ফলে পৃথিবীর আলু বাতাস সহ্য করার মতো যোগ্য হইল আরো 40 দিনের মেহনতের ফলে সামান্যতম রাস্তা দিয়া এই মোটা দেহ কেমন করিয়া বাহির হইয়া আসলো। আপনারা হোক কোন পদ্ধতি কুদরতের আল্লাহ বলেন তোমার দেহটাকে কেমন করে সৃষ্টি করা হয়েছে দেহ সৃষ্টির ইতিহাসটা সূচনাকালটা তুমি চিন্তা করে দেখো সর্বশেষে তোমার দেহ যখন পৃথিবীর আলু বাতাস সহ্য করার যোগ্য হইল তখন অতি সংকীর্ণ রাস্তা দিয়া তোমার এত বড় দেহ কেমন করে বাহির হয়ে আসলো। আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসারাহু যদি আল্লাহর কুদরতি ব্যবস্থায় তোমার শরীরটা যত বড় ছোট্ট রাস্তা তারে এত বড় আল্লাহ যদি কুদরতিভাবে না হইয়া দিতেন তাহলে তোমার মায়ের গর্ভ থেকে এই পৃথিবীর আলু বাতাস পর্যন্ত পৌঁছা সম্ভব হইত না। ই আল্লাহ যদি তোমার লাগে অত দাহতা হরম আর তুমি বুঝি ই আল্লাহর লাগে আবার অত হতে পারো না তোমার মতো নিমক হারামকেই জাহান্নামে দেওয়া হবে। সুম্মা সাবিলা ইয়াসারাহু আয়াতের দুইটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা হইল বিন্যাস আমার বাদে নিজে নিজে ব্যস্তের ভক্ত হইয়া হইলা এনারে আল্লাহ নবীর রসুল ভাবে ইয়া ব্যস্তের ভক্ত পাইয়া গেছে এগুলো সুম্মা সাবিলা ইয়াসারাহু আয়াতের এক ব্যাখ্যা। এই সুম্মা সাবিলা ইয়াসারাহু আয়াতের আরেক ব্যাখ্যা হইল মায়ের পেটের ভিতর থাকি এত এত ছোট রাস্তা দিয়া তুমি দুনিয়ার মাঝে কোনদিন বাড়ি আইতায় ফেলায় নানে আল্লাহর কুদরতি ব্যবস্থায় তোমার শরীরটা যত বড় ছোট্ট রাস্তা তারে এত বড় হয়ে যা দিচ্ছ এখানে তুমি বাড়ি আইতায় ফেলছ কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের বিবরণ দিয়া মানুষের বিবেকটারে আল্লাহর এবাদতের অনুকূল বানাইবার ব্যবস্থা করেছে। আমার কুদরতের বিবরণ শোনো আমার কুদরতের বিবরণ বুঝো আমার কুদরতের বিবরণ নিয়ে চিন্তা ভাবনা করো দেখবা তোমার বিবেক তোমার আক্কল তোমার বুদ্ধি রায় দিবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় কুদরতের মাধ্যমে আমার এত ঘৃণিত বস্তু থেকে এত নিকৃষ্ট নিকৃষ্টতম বস্তু থেকে এত সুন্দর কাঠামো দিয়ে এত সুন্দর মানুষ বানাইছেন, নিশ্চয়ই ওই আল্লাহর এবাদত করা ছাড়া আমার জীবনের আর কোন সাধনা হইতে পারে না। এই পদ্ধতির ওয়াজ করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মানুষ সকল, তোমাদের ওই পরওয়ারদিগারের এবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি সম্পর্কে কিছু কথা বুঝে আইছিনি, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তোমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত, তোমরাও আল্লাহ সৃষ্টি করত, তোমরা আগে আরো অনেক নবী আসলা, এই সমস্ত নবীর উম্মতরাও এই আল্লাহ সৃষ্টি করত। এখানে আল্লাহ তোমরাও সৃষ্টি করছেন, তোমরা পূর্ববর্তীরাও সৃষ্টি করত এই কথা কইছেন, কিন্তু তোমরা পরবর্তীরাও আল্লাহ সৃষ্টি করবা এই কথা কইছেন না। পরবর্তীরার কথা কইলাম এখানে সিরিনে কেরাম দিয়েছেন, এখানে তোমরা বলতে মোহাম্মদ রসুল্লাহ উম্মত বুঝা হয়েছে, তোমরা বলতে মোহাম্মদ রসুল্লাহ উম্মত বুঝেছে। এই কারণে পূর্ববর্তীরাও তো মানুষ, কিন্তু হেরা তো মোহাম্মদ রসুল্লাহর উম্মত না, এই কারণে পূর্ববর্তীরাও যেহেতু মানুষ, তোমরা যেভাবে বানাইছেন আল্লাহ তারা ওইভাবেই বানাইছেন, ওই কথা বুঝাইবার লাগে তোমরা পূর্ববর্তীরা উল্লেখ করছেন। কিন্তু কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আইব অহল মানুষ ওই যেহেতু মোহাম্মদ রসুল্লাহর উম্মত হইব, এই কারণে পরবর্তী হওয়ার আর কোন দরকার হই নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব অহল মানুষ ওই মোহাম্মদ রসুল্লাহর উম্মত হইব, যে তোমরা বলতে তো মোহাম্মদ রসুল্লাহর উম্মতই বুঝাইছেন, তোমরা বর্তমানে যারা দুনিয়াতে আছো তোমরাও মোহাম্মদ রসুল্লাহর উম্মত, কিয়ামত পর্যন্ত যারা আইব তারাও মোহাম্মদ রসুল্লাহর উম্মত। কাজে তোমরা হইলে বর্তমানের মানুষ, ভবিষ্যতের মানুষ, সব মানুষ বুঝায়, কিন্তু আগের জমানার নবীর উম্মত বুঝায় না। এই কারণে বলছেন তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, আর পরবর্তী যারা আসবে তারাও তোমরা যে নবীর উম্মত সেই নবীর উম্মত। কাজে তোমরা সব একদল আর এরাও ভিন্ন দল। এই কারণেই মুফাসসিরিন লেখেরাম এই আয়াত দিয়া দলিল দিছেন যে এই আয়াত খতনে নবুয়াতের এক দলিল। যদি মোহাম্মদ রসুল্লাহর পরে আরো কেউ নয়া নবী হইত আর ওই নবীর নয়া কোন উম্মত থাকত, তাই আল্লাহ শুধু তোমাদের পূর্ববর্তীরা হইয়া ক্ষান্ত হইয়া যাইতেন না, বলতেন তোমাদের পূর্ববর্তীরাও এই আল্লাহ সৃষ্টি করছেন আর তোমাদের পরবর্তীরাও এই আল্লাহ সৃষ্টি করবেন। এই কথা বলতেন যদি তোমাদের পরবর্তী আরো কোন উম্মত থাকত, যেহেতু তোমাদের পরবর্তী বলতে আর কোন উম্মত নাই, এই কারণে শুধু পূর্ববর্তী বলিয়া ক্ষান্ত করে দিয়েছেন, তোমাদের পরবর্তীদের কথা আল্লাহ বলার কোন দরকারই বাকি ছিল না। এই আয়াত খতনে নবুয়াতে দলিল হইছেই না হইছে না, এই আয়াত খতমে নবুয়াতের দলিল। খতমে নবুয়াতের ব্যাপারে আমি অতীতেও আপনাদেরকে অনেক কথা শুনাইছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও খতমে নবুয়াতের আরো বহু আয়াত কোরআনে আসবে, যখন আসবে তখন শোনানো হবে। অতীতে যে সমস্ত দলিল কথা শুনেছি, অতীতে যে সমস্ত কথা শুনাইছি এর মধ্যে একটা কথা আমার ক্ষুদ্র বিবেচনায় বেশি জরুরি, যেটা আবারও বলা দরকার, বারবার বলা দরকার, সপ্তমে স্মরণ রাখা দরকার, সেটা হইল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, لا تقوم الساعة حتى يبعث الدجالون كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي আমার পরে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ নবুয়ত পাওয়ার দাবি করবে, আল্লাহ রাসূল বলেন এরা সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল, কারণ আমি খাতামুন নবিয়্যিন, আমি হইলাম খাতামুন নবিয়্যিন। আল্লাহ রাসূল নিজে খাতামুন নবীনের ব্যাখ্যা করে বলেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই, আমার পরে আর কোন নবী নাই। কিন্তু সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল বলছেন হযরত ঈসা নবী আবারও আসবেন, কিন্তু আপনারা কোনদিন নাম শুনবেন কেমতের আগে ঈসা নবী আবার আইবানি নাই বাংলা, তাহলে আমার পরে নবী নাই মানে আমার পরে আর কোন নবী আসবেন না এই কথা নয়, আমার পরে আর কেউ নবী হবে না, এই ব্যাখ্যা। সহি মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, লা নুবুওয়াতা বাদি, আমার পরে আর কেউ নবুয়ত পাবে না, ঈসা নবী আমার পরে নবুয়ত হয়েছি না, আমি আমার পরে হয়েছি না, ঈসা নবী আমি আমার আগে ওই নবী নবুয়ত হইয়া আইয়া গেছেন, তবে আমারাই তাকে নেতাই এই প্রশ্নের জবাব বিস্তারিতভাবে অন্যান্য সময় দেওয়া হয়েছে, আপনাদের সামনে খুব বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত হইল, হযরত ঈসা আলাইহিস সালামের মরণ বাকি রয়েছে, আসমানও মরণের জায়গা না, মরণের জায়গা হইল দুনিয়া, কাজে মরণ যখন বাকি রয়েছে এটা পুরানি লাগবে দিন নেই যাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাম যে আখেরি জমানে আবার দুনিয়াতে আসবেন, দুনিয়াবাসীর জন্য আরো নবীর দরকার বাকি রয়েছে না ওনার নিজের মরণ বাকি রয়েছে, তাফসির এমন ভঙ্গিতে বর্ণনা করছেন, আয়াতের মর্ম বুঝলে পরিষ্কার হইয়া যায় যে তোমাদেরকে বলার পরে পরবর্তী আর বলার দরকার নাই, কারণ কিয়ামত পর্যন্ত যারা যারা জন্ম হইব মানুষের সন্তান তারা সবই মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। এই কথার দ্বারা প্রমাণ হইয়া গেল ইনি শেষ নবী, এরপরে আর কোন নবী যদি থাকতেন অন্য কোন নতুন উম্মত যদি আইত, আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকাকুম ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকুম ওয়াল্লাযিনা মিন বাদিকুম বলতেন, কিন্তু আল্লাহ ক্বাবলিকুম বলেছেন বাদিকুম বলেন নাই, তোমাদের পূর্ববর্তীরাও এই আল্লাহ সৃষ্টি করেছেন, তোমাদের পরবর্তীরা আল্লাহ বলেন নাই, কেন তোমাদের পরবর্তী বলতে আর কোন উম্মত নাই, তোমরাই সর্বশেষ উম্মত। আমরা সর্বশেষ উন্মত হইব, আমরা ঘরে আরো কোন নবী থাকলে না আমরা নবী শেষ নবী হইলে, আমরা নবী শেষ নবী হইলে। সুতরাং এই আয়াত খতমে নবুয়তের দলিল, এই আয়াত আল্লাহ যে সৃষ্টিকর্তা সেই কথারও দলিল, এই আয়াত সৃষ্টিকর্তাকে যে এবাদত করতে হবে এই কথারও দলিল। এই আয়াত কথার দলিল হইল, তিন কথার দলিল, আল্লাহ যে সৃষ্টিকর্তা এই কথার দলিল, এই আয়াত সৃষ্টিকর্তা ছাড়া আর কারো এবাদত করা যাবে না, একমাত্র সৃষ্টিকর্তার এবাদত করতে হবে এই কথার দলিল, এই আয়াত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম যে সর্বশেষ নবী এই কথার দলিল এই আয়াত। এই আয়াতের মর্ম গতকাল এবং আজকে আমরা যা বুঝতে পারছি সব তার সার মর্ম হইল সৃষ্টি যার বিধান তার, কিতা সার মর্ম হইল যিনি সৃষ্টি করেছেন তার হুকুম পালন করা লাগবে, যিনি সৃষ্টি করেছেন তার হুকুম পালন করা লাগবে। বুঝা থাকলে কৌকা আল্লাহরে যদি সৃষ্টিকর্তা মানে আর আল্লাহর বিধান পালন করতে যদি রাজি না হয় ওই বনি রাম আজি আল্লাহরে সৃষ্টিকর্তা বলা ভাই যথেষ্ট নয়, আল্লাহকে মাহবুদও বলতে হবে, আল্লাহ আমার মাহবুদ আমি তার বন্দা, আমি আল্লাহর এবাদত করবো এই জন্য আল্লাহ আমার মাহবুদ, আর আমি যেহেতু এবাদত করনে ওয়ালা হইব এই জন্য আমি আল্লাহর বন্দা। গত হাইল একটা হাদিস আপনারা যে শোনাইছি বেটি আইয়া যে কইছিল রসুল্লারে যে আল্লাহ তার বন্দারে একটা মেয়ে লোকে তার কুলের শিশুরে যে পরিমাণ মায়া করে আল্লাহ তার বন্দারে এই পরিমাণ মায়া করুন নি আল্লাহ রসুলের করবেন এর থেকে অনেক বেশি মায়া করে। বেটি হয় একটা মেয়ে লোকে তো তার কুলের শিশুরে কোনদিন নিজের হাতে আগুন ফেলায় না, আল্লাহ তো তার অনেক বন্দারে জাহান্নামের আগুন ফেলাইবা, যে কেমনে বুঝতাম একটা মেয়ে লোকে তার কুলের শিশুরে যে পরিমাণ মায়া করে আল্লাহ তার বন্দারে এর থেকে বেশি মায়া করুন। এই প্রশ্ন করার বাদে আল্লাহ রসুলের কিরা করছিলা সেজদার গেছিলা, অনেকক্ষণ সেজদার থাকার পরে মাথা মুবারক উঠাইয়া বলেন একটা মেয়ে লোকে তার কুলের শিশুরে যে পরিমাণ মায়া করে আল্লাহ তার বন্দারে তার চেয়ে বেশি গুণ বেশি মায়া করে, নি কথা সত্য, কিন্তু তোমার বুঝতে হবে আল্লাহর বন্দা কারে হয়, যে আল্লাহর বন্দেগি করে তারে আল্লাহর বন্দা হয়, যে আল্লাহর বন্দেগি করে তারে আল্লাহর বন্দা হয়। আল্লাহর বন্দেগি কেনে করতাম যেহেতু তিনি আমাদের, দুই কারণ কয় কারণ, একটা হইল যেহেতু তিনি আমাদের সৃষ্টিকর্তা আর একটা হইল যেহেতু তিনি আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা ও পালনকর্তা, খালি যদি বানাইয়া সারি দি তাতে কিতা আইলাই নে, আর যদি তোমার খানি তৈয়ার কর্তাতে তোমার খে বানাইল নে, কটা কারণ আল্লাহর এবাদত করতাম কটা কারণে, তিনি আমারে বানাইছই না তিনি আমারে লালন পালন করুন, সৃষ্টি যার লালন পালন যার এবাদত করতে হবে তা, এই সর্বশেষ সবক নিয়ে এবারের বছরের মতো আমরা যার যার বাড়িতে যাইবার চেষ্টা করি, সবক যেন স্মরণ থাকে, যিনি সৃষ্টি করছেন যিনি লালন পালন করেন এবাদত তার করতে হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله পাক কোরআন দিগারে আলম ইয়া আল্লাহ আমি মনে করি আমি তোমার দরবারের সবচেয়ে বড় গুনাহগার ও যোগ্য নালায়েক, ইয়া আল্লাহ আমার গুনার দিকে লক্ষ্য না করিয়া আমার অযোগ্যতার দিকে লক্ষ্য না করিয়া তোমার এই সমস্ত আশিকিন বান্দারা তোমার কালামের প্রতি আগ্রহ হইয়া তোমার কালামের মর্ম আমারি বুঝার জন্য সমবেত হয়েছে, ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দাদের অন্তরে তোমার কালামের প্রতি যে আগ্রহ আছে সেই দিকে লক্ষ্য করিয়া ইয়া আল্লাহ এই মোবারক তফসিরুল কোরআন সমাবেশকে কবুল মঞ্জুর করো, ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার কালামের এই আলোচনার সমাবেশের উচিলে আমাদের সবাইকে হেদায়েত দান করো, আয় আল্লাহ যারা বিপদ পথে আছি তাদেরকে পথে আনয়ন করো। ইয়া আল্লাহ, যারা গুনায় লিপ্ত আছি তাদেরকে তওবা করিয়া গুনাহ ছাড়িয়া দিবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, যারা তোমার ইবাদত বন্দেগীতে উদাসীন আছি, গাফিল আছি, ইয়া আল্লাহ আমাদেরকে তোমার ইবাদত বন্দেগী করার আগ্রহ আমাদের মনের মধ্যে সৃষ্টি করিয়া দাও। যেভাবে ইবাদত করলে তুমি খুশি হও সেইভাবে ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ, তোমার পবিত্র কালামের উসিলায়, ইয়া আল্লাহ মুবারক রমজান মাসের উসিলায়, ইয়া আল্লাহ এই মুবারক মসজিদের পরিবেশের উসিলায়, ইয়া আল্লাহ আমাদের সমস্ত জিন্দেগানকে হেদায়ত দান করো, ইয়া আল্লাহ আমাদের সমস্ত মুর্দেগানকে নাজাত দান করো, ইয়া আল্লাহ যারা বেমারি আছেন তাদেরকে আরোগ্য দান করো, ইয়া আল্লাহ যারা বিপদগ্রস্ত আছেন তাদের বিপদ মুক্তি দান করো, ইয়া আল্লাহ যারা সমস্যা জর্জরিত আছেন তাদের সমস্যার সমাধান করো, ইয়া আল্লাহ যারা অভাবগ্রস্ত আছেন তাদের অভাব দূর করে দাও, ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নিয়ে দোয়াকে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ। যারা যত রকমের আশা ভরসা নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম প্রত্যেকের নিয়ে ঘোষণাকে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ। এই জামে মসজিদকে কবুল মঞ্জুর করো, এইখানে কিয়ামত পর্যন্ত তোমার দিনের পরিবেশ কায়েম রাখো ইয়া আল্লাহ। আয় আল্লাহ, এই মসজিদকে তোমার বান্দাদের হেদায়েতের মরকজ বানাও ইয়া আল্লাহ। এই জামে মসজিদ ছাড়াও যত মসজিদ আছে, যত দিনী মাদারিস আছে ইয়া আল্লাহ, যত দিনী প্রতিষ্ঠান আছে সবগুলিকে কবুল মঞ্জুর করো, সবগুলির জরুরিয়াত পুরা করে দাও, সবগুলি দিনী প্রতিষ্ঠানকে মন্দিরে মকসুদ পর্যন্ত পৌঁছে দাও ইয়া আল্লাহ। যত দিনী ব্যক্তিত্ব আছেন, যত ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন আছেন ইয়া আল্লাহ, তাদের হায়াতে বরকত দান করো ইয়া আল্লাহ, তাদের রূপ রূপ সারাইয়া দাও ইয়া আল্লাহ, তাদেরকে দীর্ঘ জীবন দান করো।